بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ ফজরের, শপথ দশ রাত্রির, শপথ তার যা জোর ও যা বেজোর, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য। আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد. আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি, এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং বহু কিলকের অধিপতি ফিরাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল। অতপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল, অতপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কষাঘাত করলেন। নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ. মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। এটা অমূলক। বরং তোমরা এতিমকে সম্মান করো না, এবং মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না, এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো, এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এটা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে? يقول يا ليتني قدمت لحياتي. সে বলবে, হায়, এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দেবে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي হে প্রশান্ত মন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো